الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. গত সপ্তাহে মৌত সম্পর্কিত হাদিস মুমিনদের ব্যাপারে আলোচনা হয়েছিল। হাদিসটি বর্ণনা করেছেন বাব ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটি আবু দাউদ, মুস্তাদরাকে হাকিম, নাসাই, ইবনে মাজাহ ইত্যাদি এসছে। শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসকে সহিহ সাব্যস্ত করেছেন। আজকে কাফিরের ব্যাপারে আলোচনা বলছেন। ও ইন্নাল আব্দাল কাফির وفي رواية الفاذف إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة كافر بندا أن رواية استفاذف وطف وشط وبط شمارون بنكري جهن تار دنيا سيسو مياسي آخرة تبدكي لواسو مياسي تخن তার কাছে আসেন কিছু সংখ্যক ফেরেশতা, রিলাউন শিদাদ, কঠোর স্বভাব সম্পন্ন, এমনি ভাবে শক্তিশালী, চেহারা হয় কালো। তাদের কাছে থাকবে আল মিসুফ মিনান নার, জাহান্নামের আগুনের তৈরি মাসুহ। আল মাসুহ মানে হচ্ছে চট, কাপড় চটের মতো, চট বুঝেন আপনারা, শক্ত। এসে তারা ফায়াতি রাসূল মিন হুমাদ আল বাসার, তার দৃষ্টি শেষ সীমা এসে তারা বসেন। তারপরে আসেন মালাকুল মউত আলাইহিসসালাম, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এসে তার মাথার কাছে বসেন আর বলেন আইয়াতুহা নাসুল খাবীদা উখরুজি ইলা সখতিন মিন আল্লাহি ওয়া গাদাব, এ খবীস অপবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো আল্লাহর ক্রোধের দিকে, আল্লাহর গজবের দিকে। তখন তার রূহ শরীরের চতুর্দিকে ছিন্ন ভিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে পড়ে, সে তার শরীর থেকে বের না হবে। তখন তাকে মালাকুল মউত আলাইহিসসালাম ওইভাবে শরীর থেকে বের করেন যেভাবে যদি ভিজা পশম আর লোহার আকড়া দিয়ে ভিজা পশমকে টানা হয় তাহলে অবস্থা কি হলে ওই রকম ওই কাফিরের রূহ শরীর থেকে বের করে। নাউযুবিল্লাহ, এটা ইমান রাখতে হবে, সব হচ্ছে গাইবি ব্যাপার। আমরা ইমান রাখি আল্লাহ জাতির উপর, গাইব কি না ইউমিনু না বিল গাইব, আল্লাহকে দেখেছেন, পৃথিবীতে কেউ দেখেন সশস্ত্রকে, সশস্ত্রকে কেউ দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযুগে আপনাকে দেখেছেন, স্বপ্নযুগে দেখেছেন, সুবহানাল্লাহ, রাআইতু রাব্বি ফি আহসানি সুওর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার রবকে সর্বোত্তম আকৃতিতে দেখেছি। কিন্তু ওই আকৃতি এমন আকৃতি যার সাথে কোন সৃষ্টির তুলনা হয়, قال رأيت ربي في أحسن صورة মানে এমন আকৃতি যেটা তা রব্বুল আলামিনের আছে কিন্তু এর সাথে কোন সৃষ্টির তুলনা দেওয়া যায় না, বুঝতে পারছেন? কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহর আকৃতি আছে। যদি আল্লাহর আকৃতি না থাকে তাহলে আল্লাহ রসুল আসেন সবচেয়ে কি রকম দেখেন আই কোন ব্যক্তি আসেন সুর। আচ্ছা সুর মানে ছবি কিনা বলেন তো, সুর মানে আকৃতি কিনা? সুর যদি আকৃতি না হয় কেউ কেউ বলে আমরা নাকি আকার নেই, যদি আকার না হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন কি আমাদের আমরা কিরকম দেখব, বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি লিখেছেন আল্লাহ এরকম আরো কেউ দেখেছেন বলে উল্লেখিত আছে। লোকজন বলেন ইমান গাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর যে আমরা ইমান আছে ইমান গাইব আল্লাহর আকার আছে কিন্তু কোন সৃষ্টির সাথে তার তুলনা হয় না, এটি হচ্ছে শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি ঠিক বলেছেন। আল্লাহ কেফিয়ত আছে কিন্তু আমরা বলতে পারবো না অমুক এরিয়া অমুক আকৃতি অমুক আকৃতি, এটা আমাদের কাছে না, এই যে কাছে তিনি সেই। এরপরে ওকে যখন বের করবেন ওই কাজের রূপ শরীর থেকে ফাইয়াল আনহু কুল্লু মালাকিন বাইনাস সামাঈ ওয়াল আরদ তখন আকাশ ও জমিনের মধ্যবর্তী যত ফেরেশতা আছে সবাই তার উপর লানত করবে। ওয়া কুল্লু মালাকিন ফিস সামা প্রত্যেক ফেরেশতা যারা আকাশের উপর আছে তারা তার উপর লানত করবে। অভিশাপ অভিশাপ আর অভিশাপ এই জন্য বুঝা গেল লাল মানে অভিশাপ থেকে কেউ যেন আপনার উপর অভিশাপ না দেয়, বিশেষ করে কারোর উপর আপনি জুলুম করবেন না, যদি জুলুম করা আসে অভিশাপ দেয় এটা কবুল হয়ে যায়। কারণ দাওয়াতুল মাজলুম মুস্তাজাব মজলুমের দোয়া মকবুল আল্লাহ ফিরিয়ে দেয়, তাই কারোর উপর জুলুম করবেন না। আপনার হয়তো শক্তি বেশি তাই তার কাছ থেকে টাকা নিয়ে গেলেন অথবা তার জমি ছিনিয়ে নিলেন, শক্তি বেশির কারণে সে হয়তো কিছু করতে পারছে না, এরকম অনেক সময় ভাই ভাইয়ের জমি নিয়ে যায়। একজন দুজন নরে গিয়ে বলছি এখান থেকে জমি কিনে নিয়ে গেল ভাই হয় কিনা ও শক্তি বেশি বাংলাদেশ অথবা মা বাপ নিয়মতান্ত্রিক নেবেন অতিরিক্ত নেবেন না, মা বাপ যেভাবে হক রয়েছে সন্তানের উপর ওইভাবে সন্তানের হক রয়েছে মা বাপের উপর। মা বাপ ইয়াদিলু বাইনা আওলাদিকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা তোমাদের সন্তানদের মাঝে আদল ও ইনসাফের ব্যবহার করবে আচরণ করবে সমানভাবে সবাইকে দেখবে, একজনকে আরেকজনের উপর যদি অগ্রাধিকার দেয় তুমি বাপ হয়ে অথবা মা হয়ে তাহলে তুমি এটা জুলুম করলে। সেই মুসলিমের হাদিস এই জুলুম থেকে সকলকে বাঁচা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। জুলুম হারাম, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন ইয়া ইবাদি إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا يا رب العالمين আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি আর একে আমি তোমাদের নিজেদের উপর হারাম সাব্যস্ত করেছি, অতএব তোমরা একজন আরেকজনের উপর জুলুম করবে না। আর এই সব জুলুমের মধ্যে সবার বড় জুলুম হচ্ছে শিরক, ইন্ন শিরকা লাযুলমুন আযীম আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে তুগলাকু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে। আর পক্ষান্তরে আপনারা তো জানেন, নূরের নূর যখন নেওয়া হয় দুই আকাশের মানে জমি আর আকাশের মধ্যবর্তী সমস্ত ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন, সুবহানাল্লাহ। এটা কিছুদিন আগে, আর আজকে শুধু কাফিরের কথা অথবা বোধকা নাস্তিক ইহুদ নাসারা যারা জেনে বুঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাণ নেই, আল্লাহর কালাম মানেনি, এদের সবাই অবস্থা হবে যারাই অথবা মুশরিক মনে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, আল্লাহর সাথে অন্য কিছু শরীক করে, শাহজালালকে ডাকে অথবা অন্য কোন অলিকে ডাকে, মনে করে শহর পরিচালনা করেন এমন এক কুতুব রয়েছেন যিনি শহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছেন, আলহামদুলিল্লাহ। কি বলেন আপনারা, শহর কুতুব যদি থাকে তাহলে শহরের হেফাজত করে না কেন? আপনারা জানেন না এটা, শহর কুতুব আছে কিনা, দেশ কুতুব আছে, মহাদেশ কুতুব আছে, সারা পৃথিবী বিশ্ব পরিচালক মৌজুদ আলহামদুলিল্লাহ, আব্দুল কাদের হিরানিকে বলতে হবে। এটা হচ্ছে প্রধান উদ্ধারকারী, সবার বড় উদ্ধারকারী কে বলেন? দেখালে বোঝে আলম হল কিরকম, আর কেউ কি আপনাকে উদ্ধার করতে পারবে? যেটা সবই যেটা লোকাল লিমিটেড দুনিয়া নিয়ম, একজন জুবিলার ডুবে যাচ্ছে আপনি তাকে উদ্ধার করলেন, এটা স্বাভাবিক। কিন্তু আসল উদ্ধারকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভালো করে বুঝতে হবে, এমনি আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি, আমার পীরের এমন আধ্যাত্মিক শক্তি রয়েছে যার কারণে সে অনেক কিছু করতে পারে, এটা হচ্ছে শিরক। কথা বুঝতে পারছেন, শিরক থেকে মুক্ত থাকা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। শুধু মসজিদে গিয়ে সলাৎ পড়লে হবে না, যদি শিরক থেকে মুক্ত না থাকো, সলাৎ পড়ার পাঁচ বক্স ঠিকই আছে কিন্তু বাবার কাছে গিয়ে আবার চায় বলে বাবা দেয়, আমরা বাবাকে সহজেই চায় বলে হ্যাঁ তার বাবা বুঝু কেউ কেউ আছে দ্বিতীয় ব্যাপারে অনুসুস্থ, দাওয়াতি প্রতিষ্ঠান একটা বড় আন্তর্জাতিক, ওই দাওয়াতি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি, তিনি কোনো এক কবরের কাছে গিয়ে বড় তলায় বসে থাকবেন, কোন এক ব্যক্তির কবরের কাছে গিয়ে মোরাকাবায় বসে থাকে, এই কবর থেকে ফয়েজ হাসিল করতে আমরা জানি না, এটা জানি না, এখনো আছে বাংলাদেশে যারা অনেকে নিজেদেরকে যারা মনে করে হক কবর থেকে ফয়েজ হাসিল করে, কবর থেকে কবরলা কি করবে বলো তো, বলেন তো তারা কবরলা কি করবে, কবরের আমল কবর যে কবরে গেছে তার আমলের পর কেটে গেছে কিনা, ইরা মা তার ইনসান ইনকত আন আমল, মানুষ যখন মারা যায় তার সব আমল কেটে যায়, আর তুমি তার কবর থেকে কবর থেকে গিয়ে কবরের কাছে গিয়ে কবর থেকে প্রয়োজন নেয় বলে এটা আধ্যাত্মিক শক্তি, এর থেকে আলাদা শক্তি পায় না, এই সব শিল্পের অন্তর্ভুক্ত। কবরবাসী আপনাকে কিছুই করতে পারবে না, লাবলু সাহেবের মালিক কিরকম সে জিন্দা জিন্দা সে করতে পারবেন লাবলু সাহেব, কুল্লা আমলিকু লিনফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন আপনি বলুন আমার নিজের লাভ আর নোকসান আমি নিজে করতে পারি না, তবে যতটুকু আল্লাহ চায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি লাবলু সাহেবের মালিক না হন তাহলে কথিত অমুক আর তমুক মারা যাওয়ার পর ওরা আপনার লাবলু সাহেবের মালিক কিরকম হয়, মুশরিক যখন মারা যাবে তাকে যখন মালাকুল মৌত আলাইহিস সালাম তার দেহ থেকে বের করবেন এমন ভাবে যেভাবে যেমন লোহার আকড়া দিয়ে আপনি ভেজাকে সসম যেভাবে ছেড়ে বেড়ে নিয়ে যান ওইভাবে কাফের রূহ শরীর থেকে বের করবেন, তখন আকাশের মধ্যবর্তী যত ফেরেশতা আছেন বলছেন কুল্লু মালাকিন বাইনা আসমানি ওয়াল আরদ, আকাশ জমিনের মধ্যবর্তী সমস্ত ফেরেশতা তার উপর লানত করেন, এবং ওয়াল কুল্লু মালাকিন ফিস সামা, আসমানের ফেরেশতাগণ তার উপর লানত করেন, ওয়া তুগলাকু আবওয়াবুস সামা, আকাশের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়, কারণ কাফির রূপ উপরে যায় মুসলমানদের রূপ উঠে যাবে সাত আকাশের উপর উপর যাবে সাত আকাশের উপর, তারপরে তার নাম লেখা হয় কি ইল্লিগিনে, আর তার এই কাফিরকে তার অবস্থা কি বলছেন লাইসা মিন আহলি বাবি ইল্লা ওয়া হুম ইয়াদউনা আল্লাহ আল্লা তুরাজ রূহুহু মিন কিবালিহিম, কোন দরজার প্রহরী এমন নয়, অর্থাৎ প্রত্যেক দরজার প্রহরীরা অথবা দরজার কাছে যারা রয়েছেন তারা সবাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই কাজের ভুল যেন আমাদের কাটিয়ে না যায়। ফেরেশতা গণ আলাইহিম আসসালাম এই কাজের রোগ যেন আমাদের কাটিয়ে না যায়, এত খারাপ এত ভিন্ন প্রাণী বলছেন ভাইয়া ভাইয়া আকাদাহা لم يدعوها في يده طرفة عين حتى يدعنها في تلك المسوح وقتن تقرق ملك الموت عليه السلام ترجان ترحتنين تروح جهنتنين تروح حتنين تخن ونن في رشت عرجاء رأيشن ورأيك مسوح هي ست شوش الموت جهنم لأيونين ويجب بيضو يتاكد تروح ওই কাপড় দিয়ে ওই জাহানের ওই চর দিয়ে তাকে জড়িয়ে দেন, আর এই রোগ থেকে পৃথিবীতে যে মরা জন্তু যখন পচে যায় তখন তার থেকে কিরকম দুর্গন্ধ বের হয় বলছেন পৃথিবীতে যে মরা জন্তুর দুর্গন্ধ খুবই খারাপ সবচেয়ে বেশি খারাপ ওই রকম মরা জন্তু দুর্গন্ধর মতো এই কাজের রোগ থেকে দুর্গন্ধ বের হয়। তারপরে ভাইয়া সাধুন বিহা ওকে নিয়ে তার উপরে যান ফলাই মুকুন বিহা আলা মালাই মিনাল মালাইকা ইল্লা কালু মা হাযা রূহুল খলীল, এবারে তার উপরের দিকে নিয়ে যান, যখনই কোন ফেরেশতা দলের কাছে কাটিয়ে যান তখন তারা প্রশ্ন করেন জিজ্ঞেস করেন বলেন মা হাযা রূহুল খলীল, এই খবরিস রূহটা কার? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনাদের রূহ খবিস হবে না ভালো হবে সবাই খবিস চান নাকি? তাহলে যারা খবিস রূপ চায় তারা একটু ঘুমায়, আর যারা ভালো রূপ চায় তারা যেন না ঘুমায়, আমার কথা এত গুরুত্বপূর্ণ আপনি ঘুমান কেন? বুঝতে পারছেন খবিস রূপ যারা যাই ওরা ঘুমান, আর যে তত গুরুত্বপূর্ণ এটা আপনি ঘুমাচ্ছেন না একটু নড়াচড়া হলো, বুঝতে পারছেন? فيقولون فلان ابن فلان بأقبح أسمائه التي كان يسمى بها في الدنيا دوام فرشتا من جكيس كورا اي خطيس روح لكعار تابولا اموك اتشه اموك جدي كنو ناستيك مارا جائے دوس خوشي وار جدي اپنی طرح سلاس جنادا پرائم كنو فائدہ ہوئے تو کچو مانو بیسے دیم جا ناستيك আল্লাহ আল্লাহ রসুল কে নিয়ে একটা বিতর করেছে তবুও তার জানাজা সালাত হবে? আপনি জানেন আপনার বাপ মুশরিক কবরে গিয়ে সালাতুল সাজদা করত, বাবা নামে নজর নিয়ে আদেশ করত, এই অবস্থা আপনার জন্য তার সালাতে জানাজা পড়া যায় না, তার জন্য দোয়া করা যায় না। ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. نبي جنة جائزة ومن جنة جائزة جيتنا مشرك الجنة ثم أبرتنا قربي وجديو تار نيكوتا كيو تار باب তার চাচা হোক, তার মা হোক, যদি সে জানে এটা মুশরিক, কবর পূজারি, পীর পূজারি, গুর পূজারি, আগুন আগুন পূজারি, আকাশ পূজারি, মাটি পূজারি, এই অবস্থায় তার সালাত ইবাদত করা জায়েজ নয়, জায়েজ না। তার জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না। ভালো করে শুধু সেন্টারে আসবেন, আলোচনা শুনলেন, কোন টলক না আছেন, সলাটা পর্যন্ত সুন্দর লিখায় পড়ে না, বৎসর বছর বৎসর আজকে সেন্টারে শুধু আলোচনা শুনেই হয়ে আমি একটু নড়াচড়া করার দরকার কিনা। এই যে সমাজে এসেছেন, এই সমাজে আপনি দেখতে পাচ্ছেন কত লোক কত রকম সলাট দেয়, কিন্তু আইমা ইকরাম এখানে যারা রয়েছে বললেন না, তারা হাত ছিলেন না, হাত বলেন কখন করে জুনে আমি বলে আপনি এগুলো দেখছেন, শুধু আপনি জুনে আসবেনই বলেন, বাকি সব নাই, প্রভু নাই, বুঝতে পারছেন? হাতও তুলে না, নালির নিচে হাত লাগে, মানে বুঝে শুঝে না, নামাজ পড়ি ওই তাকলিম অন্ধান স্মরণ করে সলাৎ পড়ে, একটু তো যাচাই করা দরকার। আপনি যদি মনে করেন আমি যাচাই করেছি না, আমার হাত তোলা আমার নালির নিচেই করা উচিত, আল্লাহ আপনাদেরকে বুঝ দিয়েছে, সমাজ দিয়েছে, একটু ব্রেন খরচ করা দরকার। দশে আসলেন আর চলে গেলেন, বলে কিছু শিখলেন না, তোর ফায়দা হলো কি? কিছু শেখার চেষ্টা করতেন, বলুন ইনশাআল্লাহ আমার ইসলাম শুনুন। বলছেন অমুকের ছেঁড়া অমুক, মানে ফেরেশতাগণ যখন জিজ্ঞেস করেন এই হদিস রুটে কার, তখন উত্তর দেওয়া হয় ওই যেসব ফেরেশতা ও রূহ নিয়ে গেছেন, তারা বলেন ফুলান ইবনু ফুলান বি আকবাহি আসমাইহিল লাতী কানা ইউসাম্মা বিহা ফি দুনিয়া, পৃথিবীতে তার যে নামটি সবচেয়ে বেশি খারাপ ছিল ওই নাম নিয়ে বলবেন যে অমুক। এটা বোঝা গেল পৃথিবীতে আপনি আসেন আপনার নামটা ভালো রাখার চেষ্টা করবেন, কেউ কেউ আছে যেমন মা বাপ রেখেছে গোলক নাম আছে কিনা, নামটা গেল দেখুন বাস্তবই ও আর চেঞ্জ করতে চায় না, আমার বাপ রেখেছে, একটা কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খারাপ নাম হতো নাম চেঞ্জ করেছেন, নাম পাল্টিয়ে পাল্টে দিতে, এরকম আপনার যদি নাম হয় ও যেখানে গলত নাম তা চেঞ্জ করে দিতে, যেমন একটা মানুষের নাম আব্দুল মানাফ, আব্দুল মানাফ আছে কিনা নাম, মনে হয় ভূত ছিল, ভূতের মধ্যে যদি কারণ আমার আব্দুল রাজ্জাক, আব্দুল রাজ্জাক বলছে ভূত না, নাম পরিবর্তন করবো আছে কিনা, কেউ কেউ আছে ফোনান দিকে নামে বলো ফোনান আছে, ফোনান নাম বুঝে অর্থ বুঝে না, যেমন কোরআন তো কেল্প আছে তো তার নাম কি কল্প কেল্প রাখবেন, কোরআনে আছে হিমা তো হিমা রাখবেন, বুঝে শুনে রাখবো নাম রাখতে হবে অর্থ বহু, আর এটা কেন বললাম কয়েক বছর পূর্বে আমাকে একটা লোক এরকম কি জানে একটু সচেতন করে গেছি, বলছে আমি কোরআন দিকে গেছি, আমি একটু উঠলাম তো কোরআন হয়ে গেল নাকি, জেনে বুঝে নাম রাখতে হবে, তো যেখানে তার পৃথিবীতে যে নামটি সবচেয়ে খারাপ ছিল ওই নাম ধরে রাখা হবে, আর যে মুসলিম তার সম্পর্কে বলা হবে মা হাযা রূহু ত্বয়্যিব, এই পবিত্র আত্মাটি কা রূহে কা, তখন তার যে নাম পৃথিবীতে সর্বোত্তম ছিল সবচেয়ে ভালো ছিল সুন্দর ছিল ওই নাম ধরে তাকে বলবেন অমুকে ছিল, বলেন সুবহানাল্লাহ, তাহলে আপনারা ভালো হতে চান আর ভালোভাবে আমরা জান্নাত পেতে চাই আমরা সবাই ইনশাআল্লাহ। আচ্ছা এমনি করে এই যে হাদিস ওকে নিয়ে যাওয়া হবে সামারে দুনিয়া পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত, প্রথম আকাশে গিয়ে তার জন্য দরজা খোলার অনুমতি চাইবেন, তখন তার দরজা তার জন্য দরজা খোলা হবে। আর মুমিনের রূপ সম্পর্কে আপনারা শুনেছেন, দরজা খুলে দেওয়া হবে, আহলান ওয়াসাহলান জানানো হবে, ঠিক না? এরকম করে সাত আকাশ পাড়ি দিয়ে সাত আকাশের উপরে নিয়ে যাওয়া হবে সুবহানাল্লাহ। আর কাফের রূপ প্রথম আকাশ হবে, তারপরে এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর এই আয়াতটি পাঠ করেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবু সামা ওয়ালা ইয়াদখুলুনা আল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামমি আল খিয়াম। তাদের জন্য আসমানের দরজাগুলি খোলা হবে না, আর তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামমি আল খিয়াম, যতক্ষণ না উট ছুঁয়ে ছিঁড়ে প্রবেশ না করে। কথা বলে কি বুঝতে পারছেন, একটা বিশাল উট ছুঁয়ে ছিঁড়ে প্রবেশ করতে পারবে? সম্ভব না, অসম্ভব, সবাই বুঝে গেল। তো ওইরকম যেভাবে ছুঁয়ে ছিঁড়ে উট প্রবেশ করা অসম্ভব, ওইভাবে জান্নাতে যাওয়া অসম্ভব। তাই মুসলিম প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করুন। হিন্দুদের নাকি ধর্ম আছে, নাস্তিকের নাকি একটা ধর্ম আছে, নাস্তিকের সঙ্গে অনেক একটা দুইটা নাকি, কিন্তু এগুলো বাধা হয় না। বিশ্বাস করে তারও একটা ধর্ম, আমারও একটা ধর্ম, অর্থাৎ সেও ঠিক আমিও ঠিক, সে মুসলমান না কাফের, বুঝতে পারছেন? কোন কোন মুসলিম এরকম পাওয়া যায় আমি জানি, আমাকে বলা হয় মুসলিম, কিন্তু সে বিশ্বাস করে ওরা ওদের একটা ধর্ম, আমাদের ধর্ম, তার মানে ও যাবে জানা দাদা যাবে জানা, এগুলো প্রশ্ন করা জরুরি। আপনি শুধু রোপে নেই আর খেলা সরকার ইমাম নিয়ে বসে আছেন, দুইটি রোপ নয় আকিদা সংক্রান্ত ব্যাপক আলোচনা করছেন, এগুলো দরকার। ওগুলো আরো আসল জিনিস হচ্ছে আকিদা, আকিদা ঠিক না জন্য আমার দশ হাজার পড়া করো, দশ কোটি লাখ সমাজ হবে, সারা জিন্দগি সমাজ পড়া হবে, তাই আসল জিনিস হলো কি আকিদা। বাকি যেসব মশাইল আছে ওগুলো দরকার, কেউ যেন আমার বর্ণনা একদম হালকা করে হালকা করে, আমি বলছি আসল জিনিস ফাউন্ডেশন আপনাকে ঠিক করতে হবে। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون ترى إيمان الله আর ইমানের সাথে ভুলের সংমিশ্রণ করলো না তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত, আর তাদেরই জন্য রয়েছে নিরাপত্তা। আর তাহলে বুঝে গেল, শুধু ইমান হলে হবে না, ইমানকে মুক্ত রাখতে হবে, ইমানকে শিরক থেকে মুক্ত রাখতে হবে, ইমানকে কুফরি থেকে মুক্ত রাখতে হবে। যদি এরকম হয় তাহলে আপনি হবেন হেদায়ত প্রাপ্ত। এরপরে আল্লাহ কি বলেন, এই কাফির রূহ উপরে যায়, আল্লাহ বলেন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফিল আরদি সুফলা, এর আমলনামা তোমরা লিখো সিজ্জিনে। আর সিজ্জিন কোথায়? সাত জমিনের সর্বনিম্ন জমি, সাতটি জমি তো, এর মধ্যে থেকে সর্বনিম্ন জমি যেটা থাকে তাকে সে গিয়ে তার নাম লিখবে। তারপরে তুমি আইদু আব্দি ইলাল আরদ, আমার বান্দাকে মাটিতে ফিরিয়ে দাও, কারণ আমি তাদের সাথে ওয়াদা করেছি, আমি এই মাটি থেকে তাদেরকে সৃষ্টি করলাম, আর মাটিতে তাদেরকে আমি ফিরিয়ে দেব, আবার পুনরায় আমি তাদেরকে মাটি থেকে বের করব। এই মাটিটি আপনাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মারা যাওয়ার পর আপনি এই মাটি দিয়ে যাবেন, আবার কেয়ামতের দিনে এই মাটি থেকে উঠবেন। সুবহানাল্লাহ, এর মধ্যে কোন ইশকাল নেই। এটা পড়া যায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারপরে আসমান থেকে তার রূহ ছুঁড়ে পেলা হবে, ফাতুতরাহু রূহুহু মিনাস সামাই তারহান, উপর থেকে নিক্ষেপ করা হবে, এমনকি সে তার শরীরের সাথে এসে মিলবে। এটা তো আমরা বুঝবো না কিরকম কিরকম কেউ যেন প্রশ্ন না করে, কিরকম প্রশ্ন করলে আপনি তো বিশ্বাস করবেন না, রূহ এই ফেরেশতার আমাদের সকলের সাথে কেমন কাজিন ফেরেশতা আসেন কিনা, সামনে পিছনে আমাদের হেফাজতের জন্য ফেরেশতা রয়েছে, এমনি ভাবে প্রত্যেকেরই সাথে দুজন সাথী রয়েছে, একটা হচ্ছে জিন সাথী আর একটা হচ্ছে মালাক ফেরেশতা সাথী, আমরা এদেরকে দেখি কিন্তু প্রত্যেক মুসলমানের বিশ্বাস আছে। তো ওইরকম যে কাফের মারা যাবে তার রূহ উপর থেকে নিক্ষেপ করা হবে, এসে তার শরীরের সাথে মিলবে, ওটা আপনি বুঝবেন না কিরকম, কারণ এটা হচ্ছে বর্জগী জিন্দগি, দুনিয়ার জিন্দগি না। তো মুশকিল হচ্ছে অনেকে বর্জগী জিন্দগিকে বর্জগী জীবনের অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী যে জীবন ওকে বলা হয় কি বর্জগী জীবন। বর্জগী জীবনকে দুনিয়ার জীবনের সাথে তুলনা দেওয়া সহি না, তাই প্রত্যেক মানুষ মারা যায় কিনা, বর্জগী জীবন রয়েছে তার কিন্তু দুনিয়া জীবন নাই। আর আল কবর হচ্ছে আউয়াল মানাজিল আখিরাত, কবর হল আখিরাতের মঞ্জিলগুলির প্রথম মঞ্জিল, প্রথম ঠিকানা, ওখান থেকে শুরু হয়ে যায় আখিরাতের ঠিকানা। আখিরাতের ঠিকানা সমূহের আখিরাতের বাড়ি সমূহের একটি বাড়ি হচ্ছে কোনটা, কবর। তো কবরের যে জিন্দগি বা কবরের যে জীবন এর তুলনা হয় না দুনিয়ার সাথে, দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে মারা গেছে। তাই আমরা মারি মুসলামের জীবন বর্জখী জীবন, সর্বোত্তম জীবন। এই জন্য আমরা কি তাদেরকে বলবো তারা জীবন জিন্দা, এই জন্য কি বলা হবে তারা জিন্দা, যদি তারা জিন্দা হয় তাহলে কেন কবরে, কবরটি খুলি না কেন, তাহলে এটা হচ্ছে বর্জখী জিন্দগি। এটা ভালো করে বুঝে দেবেন, কবর থেকে কেউ বের হবে না কিয়ামত না আসা পর্যন্ত, ওখানেই থাকবে। আর যে জীবনের কথা এসেছে বিভিন্ন রকমের হাদিসে, ওটা হচ্ছে বর্জখী জিন্দগি, বর্জখী জীবন, ওটা দুনিয়ার জীবন নয়। ভালো করে বুঝে উচিত, তাই যারাই মারা যাচ্ছে ওরা সবাই মৃত, কিন্তু ওদের মধ্যে কিসের জীবন রয়েছে, বর্জখী জীবন রয়েছে। আচ্ছা সামিল কিনা প্রত্যেক আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান এনেছে আর আল্লাহ যাবতীয় বিধান পালন করেছে, বড় হচ্ছে আল্লাহর ওলি। আপনি কেন বলবেন ও জিন্দা, তো প্রত্যেক মুসলমানই জিন্দা, যদি আপনি এরকম বলেন তাহলে প্রত্যেক মুমিন জিন্দা, ওকে গিয়ে রাখেন কেউ ভাই আস আস বার আসবে, তাহলে এটা কিসের জিন্দগি, কিসের জিন্দগি বলেন, বর্জখী জিন্দগি, না কি দুনিয়ার জিন্দগি। তাই তারা মৃত্যু সাল আসন করেছে, ওরা চলে গেছে, ওরা দুনিয়াতে আসছে, ওরা আসবে ও একদম লাস্টে আখিরাতের জিন্দগিতে। সুবহানাল্লাহ, আপনি তো ঠিক আছে, তো বুঝতে পারছেন কথা, কারণ এখানে লোকজন অনেক প্রশ্ন করে, সব প্রশ্নের জবাব হয়ে গেছে, ভালো করে বুঝতে পারবেন। এরপরে আল্লাহ আরেকটি আয়াত পাঠ করলেন, বলছেন ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাআন্নামা খারা মিনাস সামাই ফাতাফতাফু ত্বায়ির আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহীক। যদি কেউ আল্লাহর সাথে শিরক করে সে যেমন আকাশ থেকে পড়ে গেছে উপর থেকে, তারপরে কোন পাখি তাকে চঞ্চু মেরে নিয়ে গেল, ছাওয়া মেরে নিয়ে গেল, আও তাহলে কিংবা ক্যারি সাহিয়ে কিংবা বাতাস তাকে কোন দূরবর্তী স্থানে নিয়ে ফেলে দিল, যে শিরক করে তা উদাহরণ। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন যে মুশরিক তার রূহ কবর থেকে নিক্ষেপ করা হবে, তারপরে এই আয়াত পাঠ করলেন। এটা কার রূহ? মুশরিকের। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাআন্নামা খারা মিনাস সামা, যে আল্লাহর সাথে শিরক করবে সে যেমন উপর থেকে পড়ে গেল আসমান থেকে। আর হাদিসে কি এসেছে? উপর থেকে ফেরেশতা তাকে নিক্ষেপ করবেন, যখন রূহ নিক্ষেপ করবেন অটোমেটিক ওখান থেকে এসে তাকে কোন পাখি সমাবের নিয়ে গেল কিংবা বাতাস তাকে কোন দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। আর বুঝা গেল মুশরিকের কোন ইজ্জত নাই, রব্বুল আলামিনের কোন ইজ্জত নাই। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله اكبر আমি বনি আদমকে অনেক ইজ্জত দিয়েছি, আদম সন্তানের ইজ্জত আছে, তাকে আমি জলে স্থলে চলার তৌফিক দান করেছি। আমরা জলযানে চলে গিয়ে আর উপরে উড়োজাহাজ চড়ি, জলযানে চড়ি, হ্যাঁ উড়োজাহাজ চড়ি, এই জলযান যেটা এর অন্তর্ভুক্ত উড়োজাহাজ। তারপর স্থলযান, স্থলযান বলতে গাড়ি উড়াইগুলি, সাইকেল মোটর সাইকেল তুমি ছোট জাহাজ তৈরি করবে। আগে তো ওগুলো ছিল না, 1400 বছর পরে কত কিছু নতুন নতুন আবিষ্কার হয়েছে। আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত ছোট ছোট নৌকা ছিল, ওগুলো দিয়ে লোকজন দূর দূর সফর করত। আর বর্তমানে পানিপথের জাহাজ বলুন, স্বর্গের জাহাজ বলুন, উপরের জাহাজ বলুন, আল্লাহ এবারে এইসব জাহাজ যেগুলি বিভিন্ন রকম ভবিষ্যতে আরো কত রকমের জাহাজ হবে আল্লাহ আমাদের কাছে। তার রূহ একাদের রূহ তার শরীরের সাথে মিলবে, তারপরে আল্লাহ রাসূল যারা তাকে দাফন করে ওরা যখন চলে যায়, যখন তারা চলে যায় ওই সময় তাদের জুতার আওয়াজ সে শুনতে পায়, অবরত ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায়। এরপরে দুজন ফেরেশতা আসে কঠোর স্বভাব সম্পন্ন, তারপরে ওকে ধমক দিয়ে বলবেন, ধমক দিবেন আর বসান, জিজ্ঞেস করলেন মার রব্বু, আপনি বলেন তো মার রব্বু মানে কি? আপনি তো বলেন আমি বললাম মার রব্বু করতে কি, মার রব্বু মানে কি, তোমার রব কি? যে দুনিয়াতে যদি আপনি রব কে না আসেন তো যখন ফিরেস্তাগণ বলবেন মার রব্বু, আপনি উত্তর দিতে পারবেন? এমনি তো হইলো যে বললেন আল্লাহকে আমি বললাম, কিন্তু যদি আল্লাহর সাথে কোনো কানেকশন না থাকে, যোগাযোগ না থাকে আল্লাহর সাথে, তাহলে কিন্তু আল্লাহ বলতে পারবেন না, আমার আল্লাহ বলতে পারবেন না, কানেকশন লাগাতে হবে। যদি কানেকশন না থাকে, আপনি সব ঠিক লাইট সব ফিট করেছেন কিন্তু কানেকশন নাই, লাইট জ্বললে তোমার আমল আমল সব ঠিক আছে কিন্তু মেইন সুইচ অফ, অর্থাৎ ইমানের সুইচ অফ, ইমান নাই। হবে এই জিনিস আমার বোঝা দরকার। মা বাপু তোমার বাপকে তখন ওই যে ক্যা করছে সে কিন্তু বলতে পারবে না, সে বলবে হায় হায় হা হা হায় রে হায় রে, আফসোস আফসোস, আক্কে পাক্কে লাগি আমি জানি না, কিন্তু প্রীতি করে বলতে পারবে না, বলেন বড়কে কেন গিয়ে লিখে তো হিন্দুকে বলেন তোমার প্রতিপালককে বলে বিষ্ণু কেন বলে যেহেতু উপরওয়ালা তাকে পাওয়া দিয়েছে এই জন্য, কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞেস করেন মানে তার আগে এত বলে উপরওয়ালা পাওয়া দিয়েছে, তো আমাদের মুসলমানদের অনেকে আছে বলে আল্লাহ পাওয়া দিয়েছে শাহজাহান, শাহজাহান তো সে কি করবে, তো হিন্দুদের মধ্যে আর এই যে মুসলিম মুসলিমদের মধ্যে কোন পার্থক্য আছে, ভালো করে বলবেন গালি দেবেন না, বুঝে শুনে তো কিছু মুসলিম মুসলিম এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, কিরকম তারা তাদের মৃত ব্যক্তিদেরকে দাফন করার পরে ওদের পূজা করে, আর হিন্দুরা তাদের মূর্তিদের পূজা করে কিরকম, ওরা মারা গেলে ওরা যায় ওদেরকে জ্বালিয়ে দেয় তারপরে ওদের নামে মূর্তি তৈরি করে ওদের পূজা করে, ওদের সমান হল কিনা কোথাও বুঝতে অমুক মারা গেছে হ্যাঁ জ্বালিয়ে দিল, জ্বালানোর পর তার মূর্তি তৈরি করলো, হ্যাঁ আর ওর পূজা করলো, আর আপনি মুসলিম যারা খুশি করে কথা বলছি নাম বুঝতে কিন্তু বাস্তব হচ্ছে মুশিক, ওকে দমন করে আলাদা বাবা কাকে দেখি মাঝা তুই বাবা, তো এর মধ্যে পার্থক্য হল শুধু নাম নিলে হয় না, এই জন্য দুর্গা আর দুর্গা করে একটা সমান, দুর্গা দুর্গা সমান, লাল আল্লাহ মান যাবহা লিগাইরিল্লাহ, আল্লাহ লাল ওই ব্যক্তির উপর যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, বাবাকে খুশি করার জন্য জবাই করলেন, আপনার উপর কি লাল ইসলাম কই ইমান কই, যেই হোক আমার রব ধরতে হবে আমাদের রব কে আল্লাহ, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, রব সৃষ্টিকর্তা পালন কর্তা আরোগ্য দানকারী বিপদ দূরকারী উদ্ধার কর্তা একমাত্র আল্লাহ, বাচ্চা দানকারী ছেলে দানকারী মেয়ে দানকারী সব হ্যাঁ সবকে আল্লাহ, না রে বাবা আনা বলবে না যে অমুক থেকে তাকে এসে দখল হয়ে গেছে, না সব ঠিক নষ্ট করে না রব্বি আল্লাহ, কিন্তু মুশরিক অথবা কাফের যখন তাকে প্রশ্ন করা হয় না রব্বু তোমার রব কে, তখন সে বলবে হায় হায় লা আমি জানি না, তাকে জিজ্ঞেস করবেন মা দিন তোমার দিন কি, সে আগের মতো বলবে হা হা লা, আর যে মুসলমান সে কি বলবে বলেন তো দেখ নাই তোমার রব কে আল্লাহ, তোমার দিন কি ইসলাম, আর কে আগে বলবে তোমার দিন কি হায় হায় জানি, এরপরে যে প্রশ্ন মা তাকুলু ফি হাযা আর-রাজুল আল্লাযী বু'ইথা ফীকুম, ওই এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো যাকে তোমাদের মাঝে পালন হয়েছিল, তো মুসলিম কি বললেন, ইনি হচ্ছেন আমার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আর ও বলবেন জানিনা তাহলে জানতে হবে, আল্লাহর কালাম পড়তে হবে আর জ্ঞান অর্জন করতে হবে, ঠিক না? কিন্তু বেশিরভাগ মুসলমান কোরআন পড়তে জানে না, পড়তে জানবে কি, কোরআন পড়তে জানবে উঠতে জানবে কিন্তু মুসলমান কোরআন শিখো, কোরআন প্রাপ্ত করো, কোরআন শিখো, বাংলা উচ্চারণ নিয়ে বলে থাকা ওই বাংলা বাংলা উচ্চারণ আল্লাহর কালাম আরবি ভাষা, আল্লাহ বাংলা বাংলা ভাষা নাজিল করেছে কোরআন আরবি ভাষায়, তো আমরা কোরআন পড়বো আরবিতে, যেভাবে এসেছে ওইভাবে আরবিতে না, যেভাবে যেভাবে আল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি তার অর্থ করে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তুমি সব হবে অর্থ সে শিখলো কোরআন শিখতে হবে, কোরআন করুন, কোরআন শুদ্ধ করুন, এর বসে থাকবেন না। এরপরে আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে একজন ঘোষণা দিবেন, সে মিথ্যা বলছে, জাহান্নামের বিছানা তার জন্য বিছিয়ে দাও, অত্যাচার লহু বাবান ইলা নার, তার জন্য একটি দরজা করে দাও জাহান্নামের দিকে, ফায়াতী মিন হাররিহা ওয়া সামুমিহা ওয়াইযিক আলাইহি কবরুহু হাত্তা তাক্তারিব ফীহি আদলাহু, তখন জাহান্নামের গরম আর জাহান্নামের গরম বাতাস তার দিকে আসতে থাকবে, নাউযুবিল্লাহ, আর তার কবরকে একদম সংকীর্ণ করে দেওয়া হবে, এমনকি তার পাথরের হাত একটা আরেকটার সাথে জড়িয়ে যাবে। হয়তো অনেকে বললাম দেখি না কিরকম, ওটা আপনি বুঝলেন না, ওটা হচ্ছে কবরের জিন্দগি গাইবের ব্যাপার কিরকম, ওটা আপনি বুঝলেন, ঠিক না? এটা হচ্ছে আমাদের আকীদা, কবরের আলাম আছে কিনা, তাহলে কিরকম কিরকম বলবে না, এটা গাইবি ব্যাপার। এরপরে তারপরে তার কাছে আসবে এক ব্যক্তি, তার চেহারা হবে কুস্তি, পরনের কোমর খুব খারাপ, মন্দির শরীর থেকে দুর্গন্ধ বের হবে, এসে বলবে আফসির বিল্লাজি ইয়াসু হাযা ইয়াউমুকা আল্লাযী কুনতা তু'আদ, যে খবরটা শুনলে তোমার খারাপ লাগে উনিয়ে তুমি শুনো, বুঝছেন? আর তুমি এই দিন হচ্ছে ওই দিন যে দিন সম্পর্কে তোমাকে তোমার সাথে ওয়াদা করা হতো, তখন সে বলবে ওয়ান তাবাশশারাকা আল্লাহু বিশ্বাস, তোমাকে আল্লাহ এরকম দুঃসংবাদ দিয়ে, তুমি কে? সে বলবে আওয়াজ হুকুল লোবাস ইয়াজি বিশ্বাস, তুমি তো এমন মানুষ, তোমার চেহারা এমন যে চেহারা আমার কাছে নিয়ে এসছে অকল্যাণ, তুমি কে? তখন সে বলবে আরে আমি তোমার খবিস, যদি বলুন তো হ্যাঁ, তাহলে আগে আপনারা শুনেছেন যে কি বলবে, আমি আমল সয় আমি তোমার নেক আমল, আর খবির তোমার আমল খবির, তুমি খবির তোমার আমল হবে কি খবির, তুমি সুদ খাও তুমি ঘুষ খাও তোমার আমল কি খবির, তুমি নামাজ পড়ো না ঠিক না তোমার আমল কি খবির, তুমি শির করো তোমার আমল খবির, তুমি বেদাত করো তোমার বেদাতি আমল এটা খবির, তুমি বলো না এরা কি বলে আমল তো করলাম, অনেকে এই যুক্তি নেই বলে আপনি কেউ বলে দিচ্ছেন সে তো আমল করছে, আমার নবী কি বলেন নাকি কুল্লু দলালাতিন ফিন্নার, কুল্লু বিদআতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত দলালা গুমরাহি, আর প্রতি গুমরাহি ঠিকানা হচ্ছে জাহান্নাম, আমার নবী বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমল করলে হবে আমল বেশি করলে হবে, যদি নবী তরিকায় না হয় অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় হবে, বেদাত করবেন না শির করবেন না আল্লাহ নাফরমানি করবেন না, আচ্ছা এখানে কিন্তু কাফিরের কথা বলা হয়েছে, যদি তুমি মুসলিম হও আর তোমার আমল যদি হয় খারাপ তাহলে তোমার এই আমল হবে কি খবির, আর তুমি মুসলিম তোমার আমল ভালো তোমার আমল হবে কি সালেহ, আমরা সবসময় চেষ্টা করবো পরিপূর্ণ মুসলিম হতে, আমাদের সকলের আমল যেন হয় নে বলুন ইনশাআল্লাহ, কারণ আমল যেন খারাপ না হয় মুশকিল, আচ্ছা এই যে তার আমল সে বলবে আমি তোমার ফকির আমল, তারপর বলবে ওয়াল্লাহি মা আলিমতু ইল্লা কুনতু তাকিয়ান আন তাআতিল্লাহ সারিআন ইলা মাসিয়াতিল্লাহ, বলছে আল্লাহর কসম খেয়ে বলছি আমি তো তোমাকে জানি আল্লাহর আনুগত্য করতে তুমি দূরে থাকলে আর আল্লাহ নাজর মানতে তুমি অগ্রগামী থাকলে, এটি অনেক আছে এরকম সালাত পড়ার সময় মুশকিল, আল্লাহ নাফর মানতে সবার আগে, এটা হচ্ছে কাফিরের অবস্থা, তো কাফিরের আমল বলবে তুমি আমার জানাবতে আল্লাহর হুকুম মানতে তুমি বিলম্ব করতে আর আল্লাহ নাফর মানতে তুমি তৎপর ছিল, তারপরে সে বলবে জাযাক আল্লাহু শুকরান, যার ফলে আল্লাহ তোমাকে অসৎ বদলা দিয়েছেন যেমন কর্ম তেমন ফল, আর ওইটার ওইটা ভালো ছিল মুমিনের রোগী ছিল মুমিন ভালো ছিল, তাই তার রোগ তার আমল তাকে বলবে তুমি যেভাবে নেক আমল করেছ ওইভাবে আল্লাহ তোমাকে নেক বদলা দিয়েছে, আর এখানে হচ্ছে শয়তান অসত কাজ করেছে কাফের রোগ তার আমল তাকে বলবে তুমি যেভাবে আমল করেছো এইরকম তুমি যেভাবে বদ আমল করেছো ওইভাবে তুমি তোমার বদ বদলা হবে, আর জেজা কেমন অবসর কেউ আপনাকে ভালো কিছু সহযোগিতা করেছে কল্যাণ করেছে আপনি বলবেন জেজাক আল্লাহ খায়রান, জেজাক আল্লাহ বলে থাকলে থামবেন না বলবেন জেজাক আল্লাহ খায়রান, কিন্তু আমাদের সকলকে জিপটা কন্ট্রোলে রাখা দরকার, তারপরে এই হাদিসের শেষ অংশ ثم يقيد له أعمى أصم أبكم في يده لرزقه, তারপরে তার উপর চাপিয়ে দেওয়া হবে এমন এক এক ব্যক্তিকে, আর বেশি স্পষ্ট জিনিসটা যে হবেন আমরা অন্ধ আসন আলোকন বয়রা আর বুবা, তার হাতে থাকবে বড় হাতুড়ি, আপনার হাতুড়ি বলেন কি চিনেন তো হেমন্ত ইংলিশে হেমন্ত এমন বড় হাতুড়ি যদি হাতুড়ি দিয়ে পাহাড়ে যদি আঘাত করে তাহলে পাহাড় মাটি হয়ে যাবে, আর এটা এমন ব্যক্তির কাছে থাকবে যে হবে অন্ধ বয়রা বুবা তাকে দেখবে না, তার আওয়াজ শুনবে না, সে তো চিৎকার করে দেয় না। তারপরে ওই হাতুড়ি দিয়ে তাকে এমন আঘাত করবে, একবার মারবে যাদের একদম সে মাটি হয়ে যাবে। তারপরে যেভাবে আবার যেভাবে ছিল এইভাবে আল্লাহ পাক তাকে আবার ফিরিয়ে দিলেন। ভাইয়াদের মুহু দরবাতেন উখরা, তারপরে আবার দ্বিতীয়বার তাকে মারবেন। তারপরে সে ওর আঘাত যখন তারপর আঘাত লাগবে তখন এমন চিৎকার করবে যে চিৎকার মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পাবে, জিন আর মানুষ শুনবে না, বাকি সবাই শুনবে। তোমরা ইউত্রা হলে হু না, তারপরে তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে, আর তাকে জাহান্নামের বিছানা সুন্দর একটি বিছানা বিছিয়ে দেওয়া হবে। তখন সে বলবে রব্বি লা তুকিনি সাআহ, বলবে হে রব তুমি কিয়ামত কায়েম করো, দেহের এত শাস্তি তবু ভয় করছে কিয়ামত, তাহলে কিয়ামতের দিনে শাস্তি কত বড় হবে। আর ওই রূপ কি আপনারা আগে শুনেছেন যে জান্নাতি যে মুমিন মুমিনের রূপ, সে এইসব নিয়ামত পাওয়ার পরে সে বলবে রব্বি আজ্জিল কিয়ামাস সাআহ, তাড়াতাড়ি করে কিয়ামত সংঘটিত করুন। আপনি বলবেন না কালী তুই এত বড় কোটিপতি আর আমি গেলাম মুসলিম, তুমি মুসলিম তোমার ঠিকানা এই দুনিয়া নয়, দুনিয়াতে হচ্ছে যেমন রাস্তা পার করা ঠিকানা, আল্লাহ সুসমায় বলেছেন এই দুনিয়ার ঠিকানা এমন একটা আরোহীর মতো যে শহরে আসে উঠের উপর শোয়া এক জায়গায় গিয়ে গাছে নিচে গিয়ে কিছু করে জন্য আশ্রয় নিল তারপর চলে গেল। তো এই দুনিয়া হচ্ছে এরকম, কিছুদিন আমি আসি কিছু সময় আসি পরে চলে যাবো, একটা গাছের নিচে আপনি কিছু করে জন্য আশ্রয় নিলেন সবের অবস্থা তারপর চলে যাবেন, দুনিয়া হা গেল তাহলে মুসলিম, দুনিয়া যদি পায় আলহামদুলিল্লাহ, না পেলেও সে না ধরেন আলহামদুলিল্লাহ মুসলিম হবে। এরকম ইমান রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাকে দুনিয়াও দেবে আমরা। আর যদি কারো নিয়ত রাখে শুধু দুনিয়া, সে শুধু দুনিয়া পাবে আমরা ভিন্ন মাত্র পাবে না। তো আমরা কি শুধু দুনিয়া পেতে চাই না দুনিয়া এবং আখরাত পেতে চাই? আপনি যদি দুনিয়া এবং আখরাত উভয় পেতে চান তাহলে আখরাতকে অগ্রাধিকার দিয়ে শুনবেন, সর্বোত্তম এবং চিরস্থায়ী। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তার যাবতীয় বিধান পালন করে চলা তৌফিক দান, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদের সকলকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করার তৌফিক দাও, আমিন। শিরক থেকে বাঁচার তৌফিক দাও, বিদআত থেকে বাঁচার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে ঈমানের অবস্থা রাখো, আমিন। ঈমানের অবস্থা বৃদ্ধি দান, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবর আযাব থেকে নাজাত দাও, আমিন। জাহান্নাম থেকে নাজাত দাও, আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস রাশিদের অন্তর্ভুক্ত করো, আমিন। اللهم صل على والدينا ولجميع المسلمين الاحياء منهم والميتين برحمتك يا ارحم الراحمين، اللهم لا تجعلنا ذنبا الا غفرته، ولا هما الا فرجته، ولا كربا الا نفسته، ولا ضرا الا كشفته، ولا دينا الا قضيته، ولا مريضا الا شفيته، ولا مبتلا الا عافيته، ولا حاجة هي لك بظن الا قضيتها ويسرتها يا ارحم الراحمين. اللهم انصر الاسلام والمسلمين، امين. اللهم انصر المسلمين المجاهدين في كل مكان، امين. اللهم دمر اعداء الدين، اللهم من اراد الاسلام والمسلمين سوءا فاشغله بنفسه، امين. واجعل كيده في نحره، واجعل تدبيره في تدميره يا قوي يا عزيز. اللهم احفظ بلاد الحرمين الشريفين، اللهم احفظ بلاد الحرمين الشريفين، واحفظ بلاد بنغلاديش، واحفظ سائر بلاد المسلمين من كل سوء ومكروه يا قوي يا عزيز يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين. اللهم احفظنا واحفظ اهلينا، اللهم احفظنا واحفظ اهلينا واموالنا واعراضنا، واحقن دماءنا ودماء المسلمين يا ذا الجلال والاكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.